আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين। একটি উপার্জনের পথ বা ব্যবসা যা দেশে বরং সারা বিশ্বে বহু জায়গায় প্রচলিত আছে, আমরা এই কথা জানি যে সারা বিশ্বে চারটে সবচেয়ে বড় বড় অর্থকরী ব্যবসা আছে, ব্যবস্থা আছে, যে চারটি জিনিসের মাধ্যমে মানুষ সম্পদ করে থাকে। তার মধ্যে একটি হল সুদ, সুদের ব্যবসা করে, সুদি কারবার করে মানুষ বহু বড় হতে পারে। নম্বর দুই হল অস্ত্র ব্যবসা, অস্ত্র ব্যবসার মাধ্যমেও বড় বড় কোম্পানি, বড় বড় দেশ, বড় বড় পর্বত শিখরে উঠছে এবং বড় সম্পদশালী শক্তিশালী দেশরূপে গড়ে উঠছে। নম্বর তিন হল মাদকদ্রব্য, মাদকদ্রব্য হেরোইন আর কি কি সব সিসা ফিসা যত পাচ্ছেন, দেখছেন, শুনছেন, এর মাধ্যমে অনেক বড় বড় মাফিয়া, বড় বড় ডন এরা কি হচ্ছে, বিশাল বিশাল সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে। আর নম্বর চার হল দেহ ব্যবসা বা যৌন ব্যবসা, যার মাধ্যমেও অনেকেই যৌন ব্যবসার মধ্যে রূপ ব্যবসা পড়ছে, রূপ ব্যবসা, যাদের রূপ আছে, রূপ ব্যবসা করে তারা বড় বড় কোটিপতি ধনী হচ্ছে। ইসলামে নারীর মর্যাদা রয়েছে আর ছোটখাটো মর্যাদা নয়, কিন্তু অর্থলোভে বহু মুসলমানও এই নারীর কদর না করে নারীকে নিয়ে ব্যবসা শুরু করেছে, ব্যবহার করে নারীকে, তার রূপ সৌন্দর্যকে ও যৌবনকে, এবং তা অর্থ লাভের অর্থকরী উপায় ওসিলা রূপে তারা গ্রহণ করে। হীন চরিত্রে নীচ মনের ওই নোংরা মানুষরা নারীকে পণ্য বানিয়ে অর্থ উপার্জন করে, চুক্তিবদ্ধ মালিক হয়ে অথবা দালাল হয়ে অথবা আসল কিংবা নকল স্বামী হয়ে অথবা ভাই সেজে অথবা নিজের ভাই হয়ে এমনকি পিতামাতা হয়েও নারীকে ব্যবসায় নামাতে এতটুকু লজ্জাবোধ করে না। ইসলামে পর্দা ফরজ, নারীর দেহ প্রদর্শন করা হারাম, নারীর প্রতি কাম নজরে দেখা দৃষ্টিপাত করা হারাম, ব্যভিচার করা হারাম, কিন্তু তাহলে কি হয়, অর্থ লোভ যে বড় ব্যারাম, মানুষের মাঝে অর্থ লোভ হচ্ছে বিশাল বড় ব্যারাম, তাই তারা লোভ সামালতে না পেরে তারা নারী দেহ নিয়ে ব্যবসা করে। ব্যভিচার যদি হারাম হয় তাহলে ব্যভিচারের মাধ্যমে কামাই করা হারাম না? ইসলামে যে জিনিস হারাম সেই জিনিসের মাধ্যমে কামাই করাও হারাম। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবীলা, তোমরা জিনা বা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না, নিকটবর্তী হয়ো না, জিনা করো না তা না, বরং নিকটবর্তী হয়ো না, কারণ তা হল অশ্লীলতা এবং মন্দ পথ। সুতরাং তা যদি অশ্লীলতা হয় তাহলে তার মাধ্যমে কিভাবে মানুষ ব্যবসা করতে পারে? আল্লাহ তাআলা বলছেন ব্যভিচারের শাস্তি, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারী পুরুষ কিংবা নারী, নারী কিংবা পুরুষ, তাদের প্রত্যেককেই একশত করে বেত্রাঘাত করো। ওয়ালা তাআখুযুকুম বিহিমা রাআফাতুন ফি দীনিল্লাহ, আর আল্লাহর দিনে আল্লাহর ধর্মে যেন তাদের ব্যাপারে কোন রকমের অনুকম্পা, কোন রকমের দয়া যেন তোমাদেরকে স্পর্শ না করে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের প্রতি মুমিন হও। ওয়াল ইয়াশহাদু আযাবাহুম তাঈফাতুম মিনাল মুমিনিন, আর তাদের শাস্তি মুমিনদের একটা দল যেন দর্শন করে। দর্শন করে কি হবে, যাতে করে উপদেশ গ্রহণ করবে এবং ব্যভিচার থেকে দূরে থাকবে। ব্যভিচারের শাস্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইয়া মা শারাল মুহাজিরিন, হে মুহাজিরিনের দল, খামসু নিজাব তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহ আন তুদরিকুহুন, পাঁচটা জিনিসে যখন তোমরা আগ্রাসিত হবে, তোমাদেরকে যখন পাঁচটা জিনিস এসে আগ্রাসন করবে, তোমাদেরকে ধরে নেবে, আর আমি আল্লাহর কাছে পানাহ চাই যেন তোমাদের কাছে তা না আসুক, তোমরা তা পাও। তার মধ্যে একটা হল লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিমুত তাউন, কোন জাতিতে যখনই অশ্লীলতা প্রকাশ পাবে, অশ্লীলতা প্রকাশ্যভাবে দেখা দেবে, তখন তাদের মাঝে প্লেগ রোগ দেখা দেবে। ওয়াল আউজা আল্লাতি লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযিনা মাদাউ, এমন রোগ দেখা দেবে যে রোগ তাদের পূর্ববর্তী জেনারেশনে প্রজন্মে ছিল না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা ভবিষ্যৎবাণী করছেন, সে ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? অশ্লীলতা কাকে বলে? ব্যভিচার থেকে বড় অশ্লীলতা কিছু আছে? আর প্রকাশ্যে অশ্লীলতা কাকে বলে? বেশ্যাখানাগুলোয় যান, প্রকাশ্যে ডাকা হাঁকা হয়, প্রকাশ্যে ব্যভিচার হয়। সমুদ্র সৈকতগুলোতে যান, সেখানে প্রকাশ্যে ব্যভিচার হয়। এবং নারী দেহ কিভাবে উন্মুক্ত রাখা হয়, তারা সমুদ্রের ধারে থাকে, সমুদ্রে গোসল করে না, বরং সূর্যের তাপে গোসল করে। সারা শরীরে তারা সূর্যের তাপ নেয়, তারা হল আলোক প্রাপ্তা। যত দেহে যত বেশি অংশে আলো লাগবে তত বেশি তারা আলোক প্রাপ্তা। আর এইভাবে অশ্লীলতা প্রকাশ হয়ে যায়, ব্যভিচার প্রকাশ্যে দেখা যায়। তারপর ছোট ছোট খাটো লেবাস, টাইট ফিট লেবাস পরে মহিলাদেরকে চলাফেরা করতে দেখা যায়, এর থেকে বড় অশ্লীলতার কি আছে? ব্যভিচার হয়, আর ব্যভিচারের ফলে রোগ হয়, প্লেগ হয়, এবং এমন রোগ হয় যে রোগ তাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না। নতুন নতুন নামের কি সব, সিফিলিস, তারপরে কি কি হয়, তারপরে এখন হয়েছে কি, এইডস। এইডস আগে ছিল না, এইডস এর পরে আবার কি এলো, সোয়ান ফ্লু, তারপরে আরো কি, করোনা, এখন এসে নতুন করোনা, কি কি নতুন নতুন রোগ, নতুন নতুন ভাই এইচএন কি কি সব বলছে। এই সমস্ত রোগ, নতুন নতুন রোগ দেখা দেবে, সেই ভবিষ্যৎবাণী আজ সত্য হয়ে গেছে। ব্যভিচার, এই ব্যভিচারের ফলে এই অবস্থা। আর সেই ব্যভিচারের মাঝে, সেই ব্যভিচারের মাধ্যমে ওসিলা করে এক শ্রেণীর মানুষ উপার্জন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সামানুল খামরে হারাম, মদের মূল্য হারাম, মাহরুল বাগী হারাম, বেশ্যাবৃত্তির উপার্জন হারাম। মাহরুল বাগী মানে, তার মানে যে মেয়ে বিবাহের বিবাহ বন্ধন ছাড়া অন্যভাবে কোন পুরুষের সঙ্গে মিলন করে অর্থ উপার্জন করে পয়সা নেয়, সেটা কি, মহরুল বাগী। আর তাকে বলা হয় বাগী, তার মানে বেশ্যা, বেশ্যাবৃত্তি এটা হচ্ছে কি, হারাম। সুতরাং বেশ্যাবৃত্তির পয়সা উপার্জন হারাম, যে করে তার জন্য হারাম, আর যে করায় তার জন্য হারাম, আর যে লাইসেন্স দেয় তার জন্য হারাম। সামানুল কেলবি হারাম, কুকুর বেচা হারাম, তবে হ্যাঁ ওই কুকুর যে কুকুর কাজে লাগে সেটা হারাম না, কিন্তু সাধারণ কুকুর পেলে, যারা শখে পালে, সেই কুকুর বিক্রি করা বা তার পয়সা নেওয়া হারাম। আর কুবা হারাম, কুবা মানে তবলা জাতীয় বাদ্যযন্ত্র অথবা শতরঞ্জ খেলা ইত্যাদি হারাম। আর যদি কোন কুকুরওয়ালা তোমার কাছে কুকুরের দাম নিতে আসে, তার হাতে মাটি ভরে দাও। ওয়াল খামরু ওয়াল মাইসিরু হারাম, মদ এবং জুয়া হারাম, কুল্লু মুসকিরিন হারাম, আর যে জিনিস মাদকতা আনে সে জিনিস হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামানুল কালবি খাবিস, কুকুরের মূল্য হচ্ছে খবিস, খবিস মানে অপবিত্র। আর মহরুল বাগিয়ে খবিস, আর বেশ্যার যে কামাই, বেশ্যার যে মূল্য, বেশ্যার যে ফিস, বেশ্যার যে বিনিময় পারিশ্রমিক, যাকে যাই বলেন, সেটাকে মোহর বলা হচ্ছে আর কি। যেমন সাধারণ মহিলা বিবাহ করলে মোহর লাগে, তো ওর কাছে যেতে হলেও কি লাগে, মোহর লাগে। তবে মোহরে মোহরে পার্থক্য আছে, এখানে আগে মোহর লাগে আর ওখানে ওখানে দেন মোহর লাগে। এই মোহর কিন্তু দেন হয় না, এখানে দেন মোহর লাগে না, এখানে মোহর লাগে। তবে এই মোহর হচ্ছে হারাম, আর ও দেন মোহর না দিলে মাফি মুশকিল, তাই না? দেন মোহর নিজের পবিত্র স্ত্রীর কাছে দেন হয়ে যায়, ঋণ মোহর হয়। আর যখন হারামের কাছে যাবেন তখন কি লাগবে, মোহর লাগবে, এবং নগদ লাগবে, না হয় জুতা পিটা। যাই হোক, সেটা হচ্ছে হারাম, খবিস, অপবিত্র। কাসবুল হাজামে খবিস, আর হাজামের কামাই উপার্জন, ওটা এলাম ওলামাদের মাঝে ইখতিলাফ আছে, বলা হয়েছে ওটা হারাম না, তবে ভালো কাজ নয় আর কি, সেই জন্য বলা হয়েছে। শাররুল কাসবি মহরুল বাগি, সব থেকে নিকৃষ্ট উপার্জন হল বেশ্যার উপার্জন। তারপরে সামানুল কালবে বলা হয়েছে কুকুরের মূল্য ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কুকুরের মূল্য নিতে এবং রক্তের মূল্য নিতে। রক্ত বিক্রি করা যায় না। রক্ত এক হচ্ছে যে রক্ত ওই যে ফিক ধরে বের হয় সেই রক্ত হারাম, সে রক্ত খাওয়া, যেমন গরুর রক্ত যে রক্ত ছুটে বের হয়ে জমাট হয়ে যায়, সেটা জানেন তো অনেক লোক ভেজে খায়, খ্রিস্টানরা অনেক লোক ভেজে খায়, কিন্তু ইসলামে এটা কি হারাম। আর মানুষ যে রক্ত বিক্রি করবে, করে দাম নেবে, এটাও হারাম। তাহলে হুজুর প্রয়োজনে দেওয়া যায় না? হ্যাঁ, আপনি ডোনেশন দিতে পারেন, আপনি মানে তাবাররু যাকে বলে আপনি দান করতে পারেন, রক্ত দান করতে পারেন, কিন্তু রক্ত বিক্রি করতে পারেন না। তারপরে দান করার পর যদি আপনাকে কেউ উপহার দেয় সেটা আলাদা কথা, কিন্তু আপনার মনে প্রাণে যেন না থাকে আমি উপহার পাব বা দাম মূল্য পাব। সুতরাং রক্তের দাম নিতে তিনি নিষেধ করেছেন, ওয়া কাসবিল বাগী, আর বেশ্যার উপার্জন নিতে নিষেধ করেছেন। এটা কেন? সে যুগে ছিল, সে যুগে জানেন তো আপনারা, বর্তমানে তো অনেক লোক তাদের মেয়েদেরকে তাদের আত্মীয়দেরকে নিয়ে ব্যবসা করছে, আর জাহিলি যুগে ছিল বাঁধি কেনা বেচা হতো, তাই না? আমাদের যেমন গরু ছাগলের হাট সেরকম মানুষের হাট, মানুষের হাটও আছে, এখানেও মানুষের হাট আছে, গোপনে গোপনে বহু হোটেলে শুনলাম দেখছি মানুষের মানে মহিলার হাট, সুন্দরীদের হাট বসে, যে যাকে পছন্দ সে তাকে নিয়ে যায় সাময়িক, যদিও সেটা একবারে কেনা না। আর তখন ছিল বাঁধি, মানে কিনলে সে আপনার স্ত্রী, এবার সেই বাঁধি নিয়ে আপনি ব্যবসা করেন, হয় ঘরে খাটান আর না হয়তো ওইভাবে ব্যবসা করেন, এরকম ছিল। আল্লাহ তাআলা নিষেধ করলেন তাদেরকে এইভাবে ব্যবসাতে লাগাইও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন যে তাদের ওই কামাই, ওই হারাম কামাই, ওই ব্যভিচারের ফলে কামাই, তাদের যৌনাঙ্গ দ্বারা কামাই তোমরা গ্রহণ করো না, কারণ তা হচ্ছে খাবিস, অপবিত্র। লা ইয়াহিল্লু সামানুল কালব, অন্য এক বর্ণনায় বলছেন হালাল নয়, কুকুরের মূল্য হালাল নয়। ওয়ালা হুলওয়ানুল কাহিন, আর না গণকের যে উপার্জন, গণকের উপার্জন হালাল নয়। ওয়ালা মহুল বাগী, আর বেশ্যার কামাইও হালাল নয়। সুতরাং বুঝতে তো পাচ্ছেন যা হারাম তা মহিলা দ্বারা নিজের গুপ্তাঙ্গ ব্যবহার করে, অর্থ হারাম তো বটেই, এবং তার অন্যান্য দেহ ব্যবহার করে, তার রূপ সৌন্দর্য ব্যবহার করে। হয়তো অনেকে বলবে যে আমি তো রূপটা দেখাই, ড্যান্স দেখাই বা অভিনয় দেখাই, আমি তো ওই ব্যভিচার করি না। কিন্তু তুমি তোমার রূপ সৌন্দর্য দিয়ে পুরুষদেরকে মুগ্ধ করে, যুবকদেরকে মুগ্ধ করে সেখানে কি করো, পয়সা উপার্জন করো, রূপ দেখিয়ে, নিজের দেহ সৌন্দর্য দেখিয়ে উপার্জন করো। যেহেতু দেহ সৌন্দর্য দেখানো হারাম, সুতরাং সেই দিয়ে পয়সা উপার্জন করাও হারাম। নারী নিজে দেহ ব্যবসা করুক অথবা কারো সাথে চুক্তিবদ্ধ হয়ে করুক, সমাজ বা সরকার তাকে ঘৃণা করুক অথবা যৌনকর্মী বলে সুন্দর নাম দিয়ে সমাদর করুক, যৌনকর্মী বেশ্যা না, কি যৌনকর্মী, যেমন সমাজকর্মী আছে তাই না, যেমন সমাজের বন্ধু আপনার কুমোর কর্মকার, তারপরে কুমোর ছুতোর রাজমিস্ত্রি, এসব এক একটা কর্মী তাই না, সমাজের কর্মী, তেমনি যৌনকর্মীও একটা কর্মী। এদেরকে খবরদার, অন্য বেশ্যা বলবেন না, আর ব্যভিচার বলবেন না, বলবেন কি সহবাস, সহবাস মানে একসঙ্গে বাস করা আর কিছু না, সহবাস বলবেন, লিভ টুগেদার। হ্যাঁ, লিভ টুগেদার অবশ্য অন্য ব্যাপার, তবুও বেশ্যা বৃত্তি হচ্ছে কি বলছে, সহবাস বলতে হবে, যৌনকর্মী। আর ওই সব খারাপ ভাষা ব্যবহার করা যাবে না, কারণ মানুষের সম্মান আছে। কবি নজরুল বলছে, মানুষের জন্ম নেওয়ার পরে তারা কোনো গ্লানি থাকে না, অতএব সে বেশ্যা হোক, কবি নজরুলের মা, সেও কবি নজরুলের মা, সম্মান দিতে হবে, মানুষকে মানুষ সম্মান দিতে হবে, তাদেরকে ব্যভিচারিণী বলা যাবে না, বেশ্যা বলা যাবে না। আল্লাহুল মুস্তাআন, যে নামই ডাকুক আর মানুষ যে যাই বলুক, সে ব্যবসা হারাম, হারাম তার মাধ্যমে উপার্জিত অর্থ হারাম। কোন মুসলিমের পতিতালয় চালানো, কোন পতিতালয় খুলে বসেছেন সেখানে দু চারজন মেয়ে আপনি রেডি রেখেছেন, কিংবা হোটেল খুলে বসেছেন, লজ খুলে রেখেছেন, সেখানে দু চারজন মহিলার ঠিকানা আছে, কেউ কোনো খদ্দের এলে আপনি হ্যালো টেলিফোন করে দিলেন, এসো, বাস চলে এলো, আপনাকে পয়সা দিয়ে চলে গেল, আপনি মহিলাকে কিছু দিলেন, বাকি পয়সা আপনার ব্যাংকের ভারে ঢুকল। হারাম নারীর নগ্ন দেহ নিয়ে ফিল্ম, ব্লু ফিল্ম প্রস্তুত করে তাতে উপার্জন করা, বিক্রি করা, হারাম পুরুষ মহলে নৃত্য করে নাচে নেচে পয়সা কামানো, এবং হারাম যুবতী নর্তকী দিয়ে সংস্কৃতিশালা, সংস্কৃতিশালা কি সুন্দর নাম, সংস্কৃতিশালা। হ্যাঁ, তারপরে বার, পানশালা, নৃত্যশালা, হ্যাঁ, উদীচি শিল্প, নাম কি সুন্দর সুন্দর নাম। এইসব নাম দিয়ে যতই আপনি ভালো নাম দেন, হ্যাঁ, বিষের ওপরে, বিষের ডাব্বার ওপরে যত ভালোই নাম দেন, বিষ তো বিষের কাজই করবে, তাই না? আপনি যদি মদের ওপরে লিখে দেন যে কি বলে রোহানি খোরাক বা রোহানি সুরা, তা কি মদে কি নেশা করবে না? মদ কি হালাল হয়ে যাবে? কোনদিন হালাল হবে না। হারাম সুন্দরী সেজে চা পান মিষ্টি বা অন্য কোন দোকান চালানো অথবা সুন্দরীকে বসিয়ে দোকান চালানো, আপনি জানেন সুন্দরীকে বসালে পরে সে দোকানে খদ্দের বেশি হয়, তাই না? হ্যাঁ, সুন্দরীকে বসালে সে দোকানে খদ্দের বেশি হয়। হারাম রূপসীকে, রূপসীকে পরিচারিকা রেখে হোটেল চালানো, যে হোটেলে রূপসীরা খাদ্য দেয়, খাদ্য পরিবেশন করে, সে হোটেলে ভিড় বেশি, তাই না? হারাম নারীর পুরুষের চুল কেটে সেলুন চালানো, নারীকে আপনি রাখলেন যে সেলুন চালাচ্ছেন, সেই সেলুনে ভিড় বেশি হবে, তাই না? আমাকে এক মুম্বাইয়ের ছেলে গল্প শোনাচ্ছে, বলছে একরকম ছিল, আমি সেখানে ছাড়া চুলই কাটতাম না, ভিড় তবুও ঘুরে ঘুরে ঘুরে ঘুরে তার কাছেই আসতাম। তার মানে মহিলার কাছে চুল সুন্দরী, একদম সুসুন্দরী, সুসজ্জিতা, বেপর্দা, যাকে বলে আপ টু ডেট, ওরা বলে আপ টু ডেট, সেই মহিলা চুল কাটছে, তার হাতের হাতের স্পর্শ, হাতের পরশ, ছোঁয়া, কাছে, তার কি বলে আপনার উষ্ণতা, কিংবা আরো কিছু বলতে পারেন, সুগন্ধ বলতে পারেন, সৌরভ, তার মহিলার গায়ে সৌন্দর্য আছে, প্রসাধন আছে, তার সুগন্ধ ইত্যাদি নেওয়ার জন্য মহিলার কাছে চুল কাটে। কিন্তু যদি কেউ কোন সেলুনওয়ালা মহিলাকে দিয়ে এইভাবে চুল কাটিয়ে ব্যবসা করে, তাহলে তা হারাম। হারাম সুন্দরীর মুখশ্রী ও সুঠাম রম্য আবেদনময়ী দেহ প্রদর্শন করে কোন বাণিজ্য বিজ্ঞাপন দেওয়া। দেখেছেন মেয়েদের এমনকি দেশলাই কাটিতেও মেয়ের রূপ, তাই না? মহিলার রূপ দেশলাই কি, তাতে কি মেয়ে ছেলে দরকার আছে? কিন্তু তার দেশলাই কাটিতে বেশি চলবে বলে মহিলা আকর্ষণ, পত্র পত্রিকায় মহিলাদের আকর্ষণ, আপনার যে কোনো পণ্য দ্রব্যে তো মেয়েদের সামান্ত আছেই, মেয়েদের যতগুলো আপনার কি বলে ওগুলোকে প্রসাধন দ্রব্য, আপনার ক্রিম বলুন, লিপস্টিক বলুন বা পাউডার বলুন, এ তো আছেই, চুলের তেল বলুন, তাতে তো মহিলা থাকবেই। কিন্তু মুশকিল হচ্ছে পুরুষদের ব্লেড, একটা ব্লেডের অ্যাডভার্টাইজে কি সুন্দরী মহিলা, কেন না? ব্লেডের আকর্ষণে যেহেতু ব্লেড ব্লেডই, কিন্তু যখনই একটা সুন্দরী মহিলা থাকবে তখন পুরুষ কি করবে, অন্য ব্লেড না কিনে এই ব্লেডটা কিনবে। এই জন্য একটা টেকনিক, ব্যবসার টেকনিক। এই শ্রেণীর যদি বিজ্ঞাপন ব্যবহার করা হয় আবেদনময়ী দেহ প্রদর্শনকারী মহিলা, তাহলে সে বিজ্ঞাপন দেওয়া হারাম। হারাম ব্যবসার উন্নতির জন্য সুন্দরী যুবতীকে ম্যানেজার বানানো, সুন্দরী যুবতী দিলে এলে গেলে তাকে দেখা হবে। আপনি যান, আপনি দেখবেন রেলওয়ে স্টেশন লাইন, বিশাল লাইন, ট্রেনের টিকিট নিতে হবে, তাই না? যদি বহু চালাক মানুষ আছে বউকে পাঠিয়ে দেয়, কারণ বউ গেলেই সঙ্গে সঙ্গে রাস্তা ছেড়ে দেবে লোকে, আর সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে। অবশ্য আমাদের দেশে দুটো লাইন হয়, ছেলে পুরুষ এবং মহিলা, হয় না? হয় না? যদিও একই মহিলা হয়, একই লাইন হয়, তবুও দেখবেন পুরুষরা মহিলাদেরকে একটু সম্মান দেয়, সম্মান দেয় না, দেয় না? আর যদি সুন্দরী হয় তাহলে বলতেই হবে না, ডবল ডবল সম্মান পাবে। তো এইভাবে মহিলাকে ব্যবহার করা ঠিক না, হারাম যে কোনো ব্যবসায় যোগাযোগের ক্ষেত্রে সুন্দরীকে পাঠানো। তার কারণ সুন্দরী মুখ দেখে অনেক মানুষ এই ব্যবসাতে সহযোগিতা করবে বা তার সঙ্গে ব্যবসায়িক লেনদেনে এবং কথার আলাপনে তারা ব্যবসাতে উন্নতি হবে। হারাম কোনো অফিসে কার্যসিদ্ধির জন্য নিজে না গিয়ে নিজের আধুনিকা মিসেসকে পাঠানো। আপনার যে কোনো কাজ, হয়তো অফিসে যাচ্ছেন কাজ হচ্ছে না, কিন্তু আপনার বউকে পাঠান, চট করে চেয়ার দেবে বসতে, হ্যাঁ বলুন কি ব্যাপার, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে খবর নিয়ে আপনার কাজ হয়ে যাবে। কেন না? সি যে কি বলে আপ টু ডেট, সে একজন আপ টু ডেট বলে তার কাজটা চট করে হয়ে যাবে আপনার, ওটাকে কি বলে আলোকপ্রাপ্তা, আলোকপ্রাপ্তা বলে সবাইকে আলো বিতরণ করবে, আর সেই আলোতে সবাই প্রভাবান্বিত হয়ে কাজ হয়ে যাবে। হারাম যুবতীর দর্জি হয়ে সরাসরি পুরুষ দেহের মাপ নিয়ে জামা প্যান্ট প্রস্তুত, অনেকে যুবতীকে রেখে দেয় দর্জিতে, বুঝতেই পাচ্ছেন ছেলেরা আসে প্যান্টের মাপ দেবে এবং যে জামার মাপ দেবে এইসব। হারাম পত্রিকায় মডেল যুবতী বা হিরোইনের ছবি ছেপে পত্রিকার গ্রাহক সংখ্যা বাড়ানো, যত আপনি অশ্লীল ছবি ছাপতে পারবেন আপনার পত্রিকার গ্রাহক তত বাড়বে, কিন্তু এইরকম পত্রিকা চালিয়ে ব্যবসা করা, পয়সা লোটা হারাম। মুতা বা সাময়িক বিবাহের মোহর মহিলার জন্য হারাম, যেহেতু ওই বিবাহই ইসলামে অবৈধ। মুতা বিবাহ যেটা শুনেছেন, কাদের কাছে জায়েজ? শিয়াদের কাছে জায়েজ। শিয়াদের কাছে সাময়িক বিবাহ জায়েজ। চুক্তি হবে মহিলার সাথে যে আমি তোমাকে এক সপ্তাহের জন্য বিবাহ করলাম এত টাকার বিনিময়ে, মঙ্গলবার আসবে তোমার সঙ্গে আমার তালাক হবে, খালাস। আপনি এক সপ্তাহ তার সঙ্গে ফুর্তি করেন বউ মতো। এটা অবশ্য ইসলামের শুরুর দিকে জায়েজ ছিল, প্রয়োজনে জায়েজ করা হয়েছিল, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম ঘোষণা করেছেন, কারণ এতে ক্ষতি আছে, বিশাল ক্ষতি, মহিলার ক্ষতি, এবং মহিলার গর্ভে যে সন্তান আসবে তারও ক্ষতি। সন্তান হত্যা হবে, কত সন্তান হত্যা হবে, হয়তো মহিলা পয়সা লুটে নিল, তারপরে শেষকালে যখন দেখল যে পেটে বাচ্চা এসেছে, তখন বাচ্চাটাকে নষ্ট করবে না রাখবে, সে নষ্ট করে দেবে। এইভাবে বেশা ব্যতীত অনেক মহিলা ওইরকমই করে, বাচ্চা এসে গেলে সেগুলোকে নষ্ট করে দেয়। এই জন্য এইসব উপার্জন হচ্ছে হারাম, এই হারাম উপায়ে যে পয়সা আসে সে পয়সা খাওয়া হারাম। কোন মুসলিম নারীর জন্য বৈধ নয় যে নিজের রেহেম গর্ভাশয় ভাড়া দেওয়া, সে ভাড়া দিতে পারে, গর্ভাশয় ভাড়া দেওয়া জানেন তো আপনারা, পেট ভাড়া দেয়। মনে করুন কোন স্বামী স্ত্রী, আমেরিকাতে খুব চলছে, স্ত্রী সন্তান চায় কিন্তু সন্তান সে পেটে বহন করবে না, মানে তার সময় নেই, তার বিলাসিতা ইত্যাদি কিংবা কষ্ট সে সহ্য করবে না, তাহলে সন্তান কি হবে? স্বামী এবং স্ত্রীর উভয়ের বীর্য মিলিয়ে, মিলন ঘটিয়ে সেই বীর্যকে অপর এক মহিলা ভাড়া করে নিয়ে তার গর্ভে রাখা হয় সিঞ্জের মাধ্যমে, তারপরে তার পেটে এদের সন্তান কি হয়, বড় হয়। তারপরে সেই মেয়েকে পয়সা দিতে থাকে, বহু পয়সা দিয়ে সেই মেয়ে বাচ্চা প্রসব করে, বাচ্চা কিন্তু এদেরই, বাচ্চা ওই মহিলার না, খালি যেমন টিউব, ওই টিউবের মতো আর কি, খালি এটা ব্যবহার করলো, রেহেমটা গর্ভাশয় ব্যবহার করলো, তারপর সেখানে বাচ্চাটা হয়ে গেলে বাস মা সালামা, তারপরে এই বাচ্চা নিয়ে এরা মানুষ করে। এরকম আমেরিকাতে বহু চলছে, এটা কার? স্বামী স্ত্রীর বীর্য। অনেক ক্ষেত্রে স্ত্রীর সন্তানই হবে না, তখন পুরুষের বীর্য নিয়ে ওই কোন পর স্ত্রী যে পয়সার লোভে নিজে গর্ভ ভাড়া দেয়, সিঞ্জের মাধ্যমে, ব্যবচার করে না, সিঞ্জের মাধ্যমে রাখে, কিন্তু এটা যে ব্যবচারের মতোই তাই না, তখন ওই মহিলার ডিম্ব আর এই পুরুষের বীর্য দিয়ে ওই মহিলাকে ভাড়া করে সেখান থেকে সন্তান নেওয়া হয়, এইভাবে গর্ভাশয় ভাড়া দেওয়া হয়। এইরকম ভাড়া দেওয়ার পয়সাও বৈধ নয়, কারণ তার জন্য সন্তান পেটে ধরা, ভূমিষ্ঠ করা, অথবা সন্তানকামী পুরুষের বীর্যপাত করে সেই বীর্য সিরিঞ্জের মাধ্যমে গর্ভাশয়ে স্থাপন করে তার সন্তান জন্ম দেওয়া, এসব বৈধ নয়। বৈধ নয় তার বিনিময়ে টাকা দেওয়া নেওয়া। যাই হোক, আর নর্তকী নাচ, ড্যান্স, ড্যান্স দেখিয়ে পয়সা নেওয়া, আর জাহিলি যুগে আপনারা জানেন ড্যান্স বলি মহিলা ছিল, এটাকে কি বলে, নর্তকী বলে, নাচিয়ে মেয়ে, মেয়ে বলে। যে আমাদের দেশে বহু রকমের নাচ আছে, ঝুমুর নাচ আর সব, কি নাচ কি নাচ বলে সব, তো এইসব নাচ দেখিয়ে পয়সা উপার্জন হয়। আর সে জাহিলি যুগেও ছিল নাচিয়ে মহিলা নর্তকী, সেই নর্তকী কেনা বেচা হতো, তার দাম বেশি হতো অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কাইনাত, তোমরা নর্তকী বিক্রি করো না, ওয়ালা তাশতারুহুন, আর ক্রয় করো না, ওয়ালা তুআল্লিমুহুন্না, আর তাদেরকে শিক্ষাও দিও না, ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন, তাদের ব্যবসাতে কোন লাভ নেই, ওয়া সামান্নুহুন্না, হারাম, তাদের মূল্য হচ্ছে হারাম, ফি মিসলি হাযা উনজিলাত হাযিহি আল-আয়া ওয়া মিনান নাসি মান ইশতারি লাহু ওয়াল হাদিস, যে আয়াত আছে যেখানে, যে আয়াতের মাধ্যমে বলা হচ্ছে যে অসার বাক্য ক্রয় করে, কিছু মানুষ আছে যারা অসার বাক্য ক্রয় করে যাতে করে আল্লাহর পথ থেকে মানুষকে ভ্রষ্ট করে, আর তা হচ্ছে কি, গান, গান তাই না, গান হচ্ছে ব্যভিচারের মন্ত্র, আর সেই সঙ্গে যদি ব্যভিচারের সঙ্গী থাকে, সঙ্গিনী থাকে, মানে ড্যান্সার বা কি বলে ওটাকে, নর্তকী থাকে, আর সেই যদি গান গায়, তাহলে বুঝতেই পারছেন একে তো মা মনসা, তার উপরে ধনুর্গন্ধ, কি হবে বুঝতেই পাচ্ছেন, এই ব্যাপারটা জানেন কি ব্যাপার, মা মনসা ধনুর্গন্ধ ব্যাপারটা জানেন? হ্যাঁ সাইফুল ভাই জানেন না, দেখে যখন মনসা পুজো হয় তখন আপনার দেখেছেন, দেখবেন পানির ধারে সাধারণত মনসা পুজো হয়, যে এক একজন মান মাথায় ওই মনসা রাখা হয়, তারপরে ধুনো, ধুনো তো বোঝেন শালের যে আঠা, ধুনো দেওয়া হয়, যখন ধুনোটা সামনে দেওয়া হয় তখন এভাবে কি করে, মানে মাতম ধরে আর কি, পাগল হয়ে যায়, তখন ছুটতে পানিতে গিয়ে নামে। হ্যাঁ, তো এটা একই প্রবাদ হয়েছে, হিন্দুদের প্রবাদ অবশ্য, বলে একই মা মনসা, তার উপর ধনুর্গন্ধ। মানে বুঝতেই পারছেন, দুটো একসঙ্গে, যেমন আমাদের সোনায় সোহাগা বলে, তো সেই রকম একে তো গান, তার উপরে আবার মহিলা। হ্যাঁ, মহিলার মুখে গান, তারপরে বাজনা থাকলে বুঝতেই পারছেন। তো সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন যে তোমরা এটা করো না, আর গান শোনা হারাম, যেহেতু কোরআনের আয়াত অনুযায়ী লা মিনান্নাসি মাইয়াশতারিল্লাহু আল হাদিস, তারা অসার বাক্য ক্রয় করে, আর অসার বাক্য মানেই হচ্ছে গান। আর এই ব্যাপারই অবতীর্ণ হয়েছে, তার মানে নর্তকীর ব্যাপারে। আপনারা জানেন আজকাল নাচ গান বাজনার মাধ্যমে কত মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তাই না? বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে মানুষকে, মানুষ এদিকে আসে না, দুধ যায় অলি গলি, কেউ খায় না তারে, মদের দোকানে কেন এত ভিড় করে, জানা কথা দুধ কেউ খায় না, মদ খায়। তেমনি মসজিদে ভিড় দেখবেন না, দেখবেন ভিড় কোথায়, সিনেমা হলে, দেখবেন ভিড় ওই পানশালায়, দেখবেন ভিড় ওই যে আপনার চায়ের দোকানে তো বটেই, নর্তকীশালা যেখানে মহিলা দেখা যাবে, যেখানে মহিলা ডান্স দেখা যাবে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে মানুষকে এইসব মাধ্যমে নিবৃত্ত করা হয়, আল্লাহর পথ থেকে তাদেরকে দূরে রাখা হয়, অসার বাক্য ক্রয় করে, আল্লাহর প্রদর্শিত পথকে নিয়ে ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ করে। আল্লাহ তাআলা বলছেন উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি, কাল কিয়ামতের দিনে তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে শাস্তি পেয়ে খেয়ে তারা লাঞ্ছিত হবে, অবমানিত হবে, অপমানিত হবে। আর সে অপমান তো যে সে অপমান না, কারণ সে চিরস্থায়ী, যদি সে কাফের হয় চিরস্থায়ী ভোগ করবে, আর যদি মোমেন হয় কোন সময় ইমান থাকে তাহলে হয়তো শাস্তি ভোগ করে কোন না কোন সময়ে এক সময়ে কি করবে, জান্নাতে যাবে, তবুও জাহান্নামে তাকে শাস্তি ভোগ করতে হবে যদি আল্লাহ চান, আর যদি আল্লাহ মাফ করে দেন সেটা আলাদা কথা, কিন্তু মূলত তার জন্য শাস্তি আছে। গান বাজনা দর্শন করলে, প্রদর্শন করলে, শুনলে শাস্তি আছে। আর নিশ্চয়ই ভিডিও সহ যে গান বাজনা হয়, নর্তকী সহ, যেখানে আপনার গানও আছে, বাজনাও আছে, মহিলা ড্যান্সও আছে, আবার সেই সাথে মহিলা অশ্লীলও আছে, আবার সেই সাথে মহিলা উলঙ্গ আছে, যত আপনি বাড়াবেন তত আপনার ভোল্টেজ বেড়ে যাবে, তত আপনার কি বেড়ে যাবে, শাস্তির চাপ বেড়ে যাবে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আর বর্তমান যুগে তো বুঝতেই পারছেন, যদি আমরা সরাসরি সেখান থেকে ঘরের ভিতরে বসেই দেখতে পারি, তাই না? নেট খুললেই আজকাল অশ্লীল, যাক সৌদি আরবে তাও তো অনেক পথ আছে, কিন্তু আমাদের দেশে নেট একদম ওপেন ওপেন হয়ে সব ওই মোবাইল তো মাশাআল্লাহ এখন হাতে হাতে হয়ে গেছে, মাঠে ঘাটে যেখানেই হোক, হাল চালাচ্ছে সেখানেও মোবাইল, আর যে রিক্সা চালাচ্ছে সেখানেও মোবাইল, আর সেই মোবাইলে মোবাইলে আজকাল নেট, আর সেই নেটে নেটে আজকাল মন কোন দিকে যায়, ভালোর দিকে না খারাপের দিকে? ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু, ভালো আর খারাপ, ভালো আর মন্দ দুটো জিনিস একসাথে থাকলে মন কোন দিকে বেশি ঝোঁকে? খারাপের দিকে বেশি ঝোঁকে। যদি বলেন নাফস তিন প্রকার, নাফসে আম্মারা, নাফসে মুতমাইন্না, আর নাফসে লাওয়ামা, যদি বলেন তবুও বলবো নাফসে মুতমাইন্নার লোক কম পাবেন, কারণ মুতমাইন্না যে এমন যে কোন সময়ে খারাপের দিকে যাবে না, সব সময় ভালোর দিকে। আপনার টিভি আছে, টিভির বহু চ্যানেল আছে, ভালো আছে মন্দ আছে, অধিকাংশ সময় আপনি ভালো দেখেন না মন্দ দেখেন? আপনার নেট আছে, নেট আপনি খোলেন, অধিকাংশ সময় ভালো তো ব্যবহার করেন না খারাপে ব্যবহার করেন? ইন্নান নাফসা লা আম্মারা, এই যে না আম্মারাতুম বিসু, এটা ইউসুফ আলাইহিসসালাম বলেছিলেন। ইউসুফ আলাইহিসসালাম জুলেখার সাথে, জুলেখা জুলেখা কত আরেক হবে, কত ওলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, বুঝতেই পারছেন শেষকালে মানে ইচ্ছা সৃষ্টি হয়ে গেছিল, আল্লাহ তাআলার সাহায্য না হলে পরে কি হতো, বুঝতেই পারছেন? তো সেখানে নাফস, যেখানে সবসময় মহিলার দেহ জুলেখার মতো সামনে আসে, এক ঘরের ভিতরে যেখানে কেউ নেই, জুলেখার মতো সামনে এলে পরে বুঝতেই পারছেন ইউসুফ আলাইহিসসালামের মন, মানুষের মন, ইন্নান নাফস লা আম্মারাতুম বিসু, মানুষকে সৃষ্টি করা হয়েছে প্রকৃতি দিয়ে, এভাবে প্রবৃত্তি দিয়ে সৃষ্টি করা হয়েছে, কিন্তু আল্লাহর সাহায্য হলে পরে, শয়তান থেকে দূরে থাকতে পারলে তবেই বাঁচতে পারবেন, নাফসে মুতমাইন্না পাবেন না, ভালো মন্দ যেখানেই থাকবে সেখানে দেখবেন মন্দের দিকে বেশি ঝুঁকছে। সুতরাং জুলেখা আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যদি আপনি পারেন তাহলে আল্লাহ তাআলার তাকওয়া দ্বারা আপনি বাঁচতে পারেন, না হয়তো একসময় শয়তান আপনাকে কি করে ফেলবে, সমস্যায় ফেলবে, আর ওই রকম আপনাকে জেলে যেতে হবে, তখন আপনি হয়তো বলবেন রাব্বি সিজনা আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদুনানি ইলাইহি, আল্লাহ গো আমার জন্য জেলই ভালো, মেয়েরা যেদিকে আমাদেরকে যেভাবে ডাকছে, যে দৃশ্যের দিকে ডাকছে, তার থেকে আমার জন্য জেলই ভালো, সেই জন্য সেই সুযোগ আসা, জেলের সুযোগ আসার আগে আপনি নিজেকে সতর্ক করুন, আপনি আপনার নাফসে আম্মারাকে জেল দিন, আপনি আপনার শয়তানকে জেলে বন্দী করুন, তাহলে আপনি মুক্তি পাবেন। নচেত বুঝতেই পাচ্ছেন, এই প্রচার মাধ্যমের যুগে, এই ভিডিওর মাধ্যমে, এই নেটের মাধ্যমে, এই টিভির মাধ্যমে কি অশ্লীলতা নিয়ে ব্যাপক হয়ে গেছে। আর সেই অশ্লীলতা ব্যাপক হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভবিষ্যৎবাণী সত্য হয়ে গেছে যে এমন এমন রোগ আসছে এবং আসবে, আসতে থাকবে। অশ্লীলতা ব্যাপক আকার ধারণ করার ফলে এমন এমন রোগ আসছে এবং আসবে যে আমরা কল্পনাই করতে পারি না, যা আমাদের পূর্বপুরুষদের মাঝে ছিল না, আমাদের পূর্ব প্রজন্মের মধ্যে ছিল না, নতুনভাবে সেগুলো আসছে এবং মানুষের মাঝে তা বিস্তার লাভ করছে। আর আস্তে আস্তে মানুষের মাঝে ক্ষয়ক্ষতি এবং ব্যাপক মহামারীর আকার ধারণ করে মানুষকে ধ্বংস করে যাচ্ছে। আমরা যদিও খবর না পাই, তবু আমরা বহু পশ্চিমী দেশ থেকে খবরগুলো পাওয়া যায়, আর টিভিতেও আপনারা দেখে থাকবেন, খবরও পড়ে থাকবেন যে এমন এমন রোগ, যে রোগ এসে মানুষকে ধ্বংস করছে যা আগে ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা ব্যভিচার থেকে বাঁচতে পারি, ব্যভিচারের নিকটবর্তী যে কোনো ভূমিকা থেকে বাঁচতে পারি। তার কারণ ভূমিকায় হচ্ছে সমস্যা, সেই ভূমিকা আপনাকে সেদিকে নিয়ে যাবে। অনেক সময় রাস্তার ধারে কচি ঘাস, কচি ধান থাকে, আর আপনি বলবেন আমি রাস্তার ধারে ছাগল চড়াবো, গরু চড়াবো, অথচ ওই ধানে লাগবে না, ফসলে লাগবে না। এটা খুবই মানে সমস্যা, খুবই মানে ক্ষতিকর বা আশঙ্কাজনক যে আপনি হয়তো একটু বেমন একটু বেখেয়াল হবেন আর আপনার ছাগল অথবা আপনার গরু মাঠে নেমে যাবে, ফসলে নেমে যাবে, এটাই স্বাভাবিক। আর এখন তো খোলা মাঠ, এই খোলা মাঠে যদি আপনি চান যে আপনি খুব সতর্কতার সাথে যাবেন, তবু আপনার মন ওই দিকে সবুজ ঘাসের দিকে যাবে, সবুজ ধানের দিকে যাবে, সবুজ ফসলের দিকে যাবে, ছোট ছোট ঘাস খেতে আর ইচ্ছা হবে না। এই জন্যেই সতর্কতা অবলম্বন করতে হবে। মুত্তাকি মুমিন যারা আল্লাহর কাছ থেকে তৌফিক চেয়ে, আল্লাহর কাছে তৌফিক চেয়ে, পথ হচ্ছে খুব পিচ্ছল, পথে কাদা, যদি আপনি একটু হালকা পদে হালকা হালকা পায়ে চলেন তো আপনি পিছল খেয়ে পড়বেন। আর রাস্তা রাস্তা চারিদিকে কাঁটা, আর আপনার গায়ে যদি তাকওয়ার কাপড় থাকে তো কাঁটা আপনাকে ওই কাপড় জড়িয়ে জড়িয়ে কাপড় কেড়ে নেবে। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। আর তার জন্য এই সাবধানতাই হচ্ছে কি, তাকওয়া, আল্লাহর তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে সবসময়। আল্লাহকে ভয় করলে, যেমন ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভয় করে আল্লাহ নিদর্শন থেকে জুলেখার কাছ থেকে মুক্তি পেয়েছিলেন, তেমনি প্রত্যেক যুবক এই বর্তমান যুগের জুলেখা থেকে মুক্তি অবশ্যই পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।